Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajke ei thanda rate apnader sathe ki alochona korbo. Amra nijerai kajer lok, kajer jonno baire esechi. Amra ekek jon maliker andare kaj kore thaki. আজকে যে কথাগুলো বলবো সেগুলো আমাদের জন্য না, মালিকদের জন্য। তো আমার মনে হয় আপনাদেরই দেশে হয়তো কাজের লোক আছে, আপনারাও মালিক, আপনাদের বাড়িতেও কাজের মেয়ে কাজ করে বা কাজের বয় কাজ করে। তো সেই হিসাবে ইসলামী আদব হিসাবে জেনে রাখা দরকার, যখন আপনি মালিক হবেন তখন মালিক হয়ে আপনার চাকর বাকরের সাথে কি ব্যবহার করবেন, মালিক হলে কিরকম ব্যবহার করবেন। অনেক পরিবেশে আপনি দেখবেন যে, খবরও শুনবেন যে, কাজের মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করেছে, কথা শোনেনি, ছোট বয়স বলে কোথাও খেলতে শুরু করেছে, তাকে নানা অত্যাচার, এমনকি সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত তার গায়ে দেওয়া হচ্ছে। তারপর ধরুন এমনিতে কিছু ভেঙে গেল, তার উপরে অত্যাচার, কিছু হারিয়ে গেল বলে ওই চোর, যা কিছু হারায় গিন্নি কহে কেষ্ট বেটাই চোর, রবি ঠাকুরের কবিতা আছে, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর। তো বেচারি চাকর বলে, ভৃত্য বলে তার উপরই অপবাদটা যায়। এসব কথা আমরা আলোচনা করব যে আমাদের কোরআন হাদিসে তাদের সঙ্গে ব্যবহার কেমন করতে হবে, আমরা আজকে সেটাই জানার চেষ্টা করব। এমনিতে দাস দাসী রাখার বড় বিপত্তি আছে, সে নিয়ে একদিন আলোচনা করব। দাস দাসী সাধারণত ব্যবহার করা উচিত না, বাড়িতে কথা বলছি। দাসী, দাসী হচ্ছে পুরুষের জন্য ক্ষতিকর আর দাস হচ্ছে বাড়ির মেয়েদের জন্য ক্ষতিকর, সে কথা আমরা অন্যদিন বলব। আজকে বলছি যে প্রয়োজনে যদি একান্তই আপনার দাস দাসী ব্যবহার করতে হয় তাহলে ইসলামী আদব খেয়াল রেখে করবেন। নম্বর এক, কাজের লোক রাখুন দুটি গুণ দেখে। যখন কোন লোক চয়েস করবেন, কোন মেয়ে চয়েস করবেন, তখন দুটো গুণ দেখবেন। প্রথমত আপনি দুটো গুণ দেখে আপনার কাজের লোক চয়েস করবেন। সেই দুটো গুণ কি কি? এক হচ্ছে কাওই আর এক হচ্ছে আমিন। কাওই মানে কি? কাওই মানে শক্তিশালী। তার মানে যে কাজটা আপনি দেবেন তাকে, তার জন্য কাজটা করার শক্তি থাকে। আর আমিন মানে কি? আমিন মানে হচ্ছে বিশ্বস্ত, আমানতদার। আমানতদার, আমানতদার মানে হচ্ছে যে আপনি তাকে মনে করুন একশো টাকা দিলেন বাজার করতে, সে একশো টাকার বাজার করে নিয়ে এলো, কিন্তু আপনার নব্বই টাকার ভাউচার কি, একশো টাকার ভাউচার দিল কিন্তু নব্বই টাকার মাল কিনে দশ টাকা আপনার কি করলো, পকেটে ভরলো, এটাকে আমিন বলবেন না? আমিন বলা হয় তাকে যে বাড়িতে কাজ করবে কিন্তু বাড়ির মেয়েদের দিকে নজর দেবে না। একজন গাড়ি চালাচ্ছে, ও আমার কাছে অভিযোগ এসেছিল যে ও গাড়ি চালাচ্ছে আর ওই নিজের গ্লাসে পেছনে মেয়েদেরকে দেখছে। তো এরা কিন্তু আমিন না, এরা হচ্ছে, এরা হচ্ছে খেয়ানতকারী, খায়েন বলে এদেরকে। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন এক মহিলার কথা উল্লেখ করে বলছেন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িউল আমিন। আজকে হাবেশা আসেননি, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িউল আমিন। তোমার মজুর হিসাবে উত্তম হবে সেই ব্যক্তি যে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত। জানেন এটা কার কথা, কোন মহিলার কথা, কোন মহিলা বলেছিল এই কথা? আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন, তখন দেশের বাইরে গিয়ে এমন এক জায়গাতে আশ্রয় নিলেন কোন ছায়াতে, গাছের ছায়াতে। তারপরে দেখলেন যে সামনে কুয়া আছে, সেখানে সব নিজের নিজের বকরিকে পানি পান করাচ্ছে, সব বকরিকে পানি পান করানো হয়ে গেল, পুরুষরা পানি পান করিয়ে চলে গেল, রাখালরা বাকি থাকলো দুটি মেয়ে, দুটি মেয়ে যুবতী পানি পান করাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম দেখলেন এদের মধ্যে দুর্বলতা রয়েছে, আমাদেরও অনেকের প্রবণতা আছে, সবারই প্রবণতা আছে যে মহিলা দুর্বল তার সহযোগিতা করি, তাই না? তো উনি গেলেন, সহযোগিতা করলেন, পানি পান করিয়ে দিলেন ছাগলদেরকে, দেখলেন দারুণ মজবুত লোক। মেয়ে দুটো কার? অনেকে বলছেন সোয়াইব আলাইহিসসালামের। তো এটা সহিভাবে প্রমাণিত না যে তারা সোয়াইব আলাইহিসসালামের মেয়ে, বরং বলা হয়েছে কোন আব্দুল সালেহ, কোন ভালো নেককার বান্দার মেয়ে, যাই হোক দুটোর মধ্যে যেটা হোক হবে, কিন্তু ভালো লোকের মেয়ে। এবারে মেয়ে দুটোর পানি পান করানো হয়ে গেল ছাগলদের, তারপরে মেয়ে দুটো বাড়িতে ফিরে গেল। ফিরে গিয়ে বলছি আব্বা আজ না দারুণ একটা ব্যাপার দেখেছি, এমন এক লোক, এমন একটা যুবক যে আমাদের ছাগলগুলোকে পানি পান করালো, পানি তুলিয়ে বা যেমন করি হোক পানি পান করালো, তার মধ্যে দারুণ শক্তি আছে। আর আমানতদারি কি করে চিনল? আমানতদারি চিনল যে সে আমার দিকে তাকায়নি। মেয়ে একটা পুরুষকে আমানতদার কিভাবে জানবে? যখন দেখবে যে না, সে আমার দিকে তাকাচ্ছে না। আর যদি চোরা নজরে, চোরা চোরা দৃষ্টিতে তাকায়, চোরা দৃষ্টিতে তাকায়, গ্লাসে তাকায়, তার মানে এ আমানতদার না। দেখেন দৃষ্টিতেও আমানতদারি আছে, মহিলার দিকে তাকায়নি সেহেতু সে আমানতদার। আল্লাহ আকবার। এই মেয়ে চিনতে পেরেছে, জ্ঞানী লোকের মেয়ে জ্ঞানী, চিনতে পেরেছে। তারপর বলছে আব্বা এই লোকটাকে দেখে বা তাকে এ রাখা হোক, তাকে বাড়িতে কাজের লোক হিসাবে রাখা হোক, কারণ ইন্না খাইরা মানিস্তাজারতাল কাওয়িউল আমিন। এইখানে আব্বাকে বলেছিল এই মহিলা যে নিশ্চয়ই আপনি যাকে কাজের লোক হিসাবে রাখবেন সে হচ্ছে শক্তিশালী এবং আমানতদার। তার জন্য বলেছিলেন মুসা আলাইহিসসালামের জন্য। তারপর আপনারা ঘটনা জানেন, তাদের মধ্যে একজন মহিলা এসে, এক মেয়ে এসে মুসা আলাইহিসসালামকে ডেকে নিয়ে গেল যে আমার আব্বা চাচ্ছে যে আপনি যে আমাদের বকরিদেরকে পানি পান করিয়ে দিয়েছেন তার জন্য আপনাকে কিছু পারিশ্রমিক দেবেন, তা আপনি বাড়িতে আসুন। তো বেচারি তো এমনিতেই আশ্রয় খুঁজছিলেন মুসা আলাইহিসসালাম, তো তিনি বাড়িতে গেলেন। তারপরে মেয়ে যে পরামর্শটা দিয়ে দিল, এই পরামর্শ আবার আব্বা কত বড় জ্ঞানী, তিনি বুঝতে পারলেন যে মেয়ের মনে এই লোকটার প্রতি মায়া মমতা মোহ জমে গেছে। চট করে বলছেন, দেখো চট করে হোক কিংবা পরে হোক, যাই হোক কোরআনে কিন্তু চট করেই আছে যে আমি চাচ্ছি ইন্নি উরিদুন কিহাকা, আমি চাচ্ছি যে আমার এই দুই মেয়ের মধ্যে একটার বিয়ে তোমার সাথে। জামাই পছন্দের পদ্ধতি দেখছেন, জামাই পছন্দের পদ্ধতি। আমরা তো জামাই পছন্দ করি বিভিন্ন ভাবে, আমরা পছন্দ করি রূপের সাগর, রূপের নাগর, ধনের নাগর, না না রূপের সাগর, গুণের কি কিসের নাগর বলে ভুলে গেলাম, আমি ভুলে গেলাম, রসের নাগর রূপের সাগর, হ্যাঁ রসের নাগর রূপের সাগর, যদি ধন পায় আদর করে করি তারে বাপের জামাই। এই হল আমাদের চয়েস। আর হাদিসে আছে সাধারণত চারটে গুণ দেখে বিবাহ করা হয়, চয়েস করা হয়, জামাই বেটি বা কি বলে বউ চয়েস করা হয় চারটে গুণ দেখে। প্রথম গুণ কি? তার রূপ সৌন্দর্য দেখে। দু নম্বর হচ্ছে তার বংশ দেখে। তিন নম্বর হচ্ছে তার মালধন দেখে। আর চার নম্বর হচ্ছে তার দিনদারি দেখে। যদি চারটের মধ্যে একটা যদি পেতে চাও তাহলে কোনটা পেতে হবে? শুধু দিনদারি। আর চারটে পেলে তো ব্যাস, তোমার মতো আর মাশাআল্লাহ সোনায় সোহাগা, চার চারটে গুণ একসাথে থাকে। তো এখানে দেখুন, এখানে মুসা আলাইহিসসালামকে তারা চয়েস করলেন কি দেখে? প্রথমেই হচ্ছে যে শক্তিশালী, দ্বিতীয় হচ্ছে দিনদার, আমানতদার মানে দিনদার। সুতরাং এখানে বোঝা গেল কি, যে আপনি যাকে চয়েস করবেন আপনার বউ হিসাবে, আপনার জামাই হিসাবে, এমনকি বাড়ির কাজের লোক হিসাবে, আমানতদার হলে পরে আপনার বাড়ির মহিলার ব্যাপারে আপনি নিশ্চিন্ত, সে আপনার বাড়ির মহিলার প্রতি কোন রকমের অসদ্ব্যবহার করবে না। অনেকে তো বুঝতেই পারছেন ড্রাইভারি করতে করতে বাড়ির মালিকের বউকে মেয়েকে নিয়ে পালিয়ে যায়, অনেকে তো মালিকের বউকে নিয়ে চলে যায়। আরে ড্রাইভারই না, ও তো বাড়িতে অনেকদিন থাকতে হয়, রাজমিস্ত্রি কাজ করতে এসেছে। কদিন রাজমিস্ত্রির কাজ হয় বলো, জোর এক মাস দু মাস, আর সেই ফাঁকে ও বাবা মেয়ে এইটে পড়ছে না নাইনে পড়ছে, সে স্কুল গেছে, বাবা টিচার, সে এক জায়গায় টিচারই করতে গেছে, আর এদিকে ঘরে এসে দেখছে মা, হ্যাঁ মা গায়েব, কি ব্যাপার, খোঁজ খোঁজ খোঁজ কোথাও খোঁজ পেল না, শেষকালে শুনলো যে রাজমিস্ত্রির সঙ্গে, হাই হাই হাই, মাস্টার স্বামী ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির প্রেমে মজে গেল। এই জন্য বলে পিড়িতে মজিল মন, কি বা মুচি কি বা ডম, দেখা দেখি নেই, জমে গেছে ব্যাস। ও মাস্টার হলো তো কি হলো, আমার রাজমিস্ত্রি হচ্ছে ভালো, আবার সে রাজমিস্ত্রি বউ আছে, হাই হাই হাই, মানে অবাক লাগে। আসলে প্রেমের জগৎটাই হচ্ছে আলাদা, সেটা একটা রোমান্টিক জগৎ আর সেটা একটা কাল্পনিক জগৎ, যে জগতে আপনি আপনার চিন্তাই করতে পারবেন না। নচেত মহিলার স্বামী থাকতে সে অন্যের সঙ্গে পরকীয় প্রেম বলে না, পরকীয় প্রেম সে অন্যের সঙ্গে প্রেম করছে, স্বামীর সঙ্গেও করছে, বাইরের সঙ্গে করছে, আজই বললা মানে দেখতেই অভাব লাগে। আর আজকাল মাশাআল্লাহ, আজকাল হচ্ছে মোবাইলের যুগ, আর এই যুগে আপনার হোয়াটসঅ্যাপ বলুন আর ইমো বলুন আর কি ফেসবুক, তাতে ভালো চ্যাটিং হচ্ছে। অনেক সময় স্বামীর বিছানায় শুয়ে পতির বিছানায় শুয়ে উপপতির সঙ্গে লাইন চালাচ্ছে, কে গো আমার এক সই, মানে সে স্বামীকে বোকা বানাচ্ছে, বুঝতে পাচ্ছেন তো? যুগ হচ্ছে আলাদা জিনিস, এ যুগ এমন যুগ যেখানে আমানত দারি শেষ হয়ে গেছে, স্ত্রী তার স্বামীর আমানত রক্ষা করে না, স্বামী তার এমনি স্বামীও করে, অনেক স্বামীও আছে যে স্ত্রী থাকতে স্ত্রীর বিছানায় শুয়ে উপপত্নীর সাথে পরস্ত্রীর সাথে সে লাইন রেখে চলেছে। সুতরাং আমানত নষ্ট হয়ে গেছে, আমানত এখন মানে এমন নষ্ট হয়েছে। আর যখন সাহাবী জিজ্ঞেস করলেন যে কেয়ামত কখন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদা দয়িয়াতিল আমানাত ফানতাযির সাআ, আমানত নষ্ট করা হলে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করো। আমানত বিভিন্ন ভাবে নষ্ট হচ্ছে, আপনি আপনার বাড়িতে চাকর রাখবেন, দেখে নেবেন যে সে আমানতদার কিনা, আমানতদার কিনা আপনি ভালোভাবে দেখে নেবেন, আপনি পরীক্ষাও করতে পারেন, অনেকে পরীক্ষাও করে, রুমে বিছানাতে টাকা পয়সা রেখে রুমটা পরিষ্কার করতে বলে। এখন যদি আমানতদার হয় তো সে টাকা পয়সার দিকে তাকাবেও না, আমানতদার না হলে একবার দুবার হতে হতে হ্যাঁ পকেটে ভরে নিল, বাস পরীক্ষা হয়ে যাবে, আপনি ইচ্ছা করেই রেখেছেন। তো এইভাবে অনেকে করে। তারপরে মহিলার ব্যাপারেও আপনি খেয়াল করতে পারবেন যে হ্যাঁ আপনার বাড়ির মেয়েদের দিকে তাকাচ্ছে কিনা, আপনার ব্যবহারটা তার কেমন, এ আপনি বুঝতে পারবেন। আমানতদার হিসাবে আপনি সেই চাকর রাখুন বা বাড়ির মহিলাকে কোনো কাজের মেয়ে রাখুন, কাজের মেয়েও অনেকে আছে, আপনি দেখবেন বহু কাজের মেয়ে আছে বাড়িতে রেখেছেন, এসেই যেন সে লিপস্টিক লাগিয়ে কাজ করছে। এ কোন মেয়ে, সাজগোজ কি, বাড়িতে এসে তুমি কাজ করছিস, থালা মারতে এসেছ, রান্না করতে এসেছ, সাজগোজ কি? তখন জানবেন নিশ্চয়ই, যারা চালাক মানুষ তারা জানে, আর যারা বোকা দায়ুস তারা তো বুঝতেই পাচ্ছেন, তারা বুঝতে পারবে না, তাদের উপরে বিপদ না এলে, দেওয়ালে পিঠ না ঠেকলে, সর্বনাশটা না হলে বুঝতে পারে না। আর বহু জায়গাতে এমনও ঘটছে যে এটা অবশ্য অন্যদিনে বলার কথা, কিন্তু আজকে আমানতদারের কথা বলতে গিয়ে শুনেছেন আপনারা যে এইখানে মাঝমাতেই চুরি হলো, খাদেমার সঙ্গে লাইন করে ইলেকট্রিশিয়ান কাজ করতে গিয়ে বাড়ির ভিতর সব দেখে এসছে, খাদেমার সঙ্গে লাইন হলো, খাদেমার সঙ্গে কথাবার্তা বলতে বলতে, খাদেমা বলতে দাসী তো, তার সঙ্গে বলে হ্যাঁ সোনা গয়না কোথায় আছে, বললো যে অমক অমক বাসা অমক রুমের অমক আলমারিতে আছে। ঠিক আছে, সব কিছু হয়ে ধরা পড়লো, অবশ্য সেখানে আমি কোর্টে গেছিলাম অনুবাদ করতে, তো দেখেন দাস দাসী, আবার কোন জায়গাতে দাসী নিজেই চুরি করে নিয়ে যায়, এটা হচ্ছে কন্ট্যাক্ট করে যে আমাকে কিছু দেবে, আর এখানে না ডাইরেক্ট নিয়ে চলে যায়, যার দাসীর হাতে অনেক বাড়ি এত বিশ্বস্ত দাসী হয় যে তার হাতেই সমস্ত চাবি দিয়ে দেয়, এটা হচ্ছে ভুল কথা। তো অবশ্য বহু বিশ্বাসী মানুষও আছে, বিশ্বস্ত মানুষ যে নেই তা না, বহু বিশ্বস্ত এমন আছে যে মোটেই না, সে কোনোদিন চুরি করবে না, জান গেলেও সে আমানতদারি ছাড়বে না, এমন আছে, কিন্তু সতর্ক থাকা দরকার, মোট কথা সতর্ক থাকা দরকার। বেশ, নম্বর দুই, খাদেম কর্মচারী ভৃত্য চাকর বা যাই বলেন, দাসী বা কাজের মেয়ে যাই বলেন, তাকে মাসের মাস যথাসময়ে বেতন মিটিয়ে দিন। আপনি যে বেতন চুক্তি করে রেখেছেন সেই বেতন তাকে যথাসময়ে মিটিয়ে দিন। আর বাড়িতে থাকা অবস্থায় যদি খাবার দায়িত্ব আপনার হয় তাহলে তাকে খেতে দিন। যেমন এখানে সিস্টেম আছে, তা আমাদের দেশেও আছে, বাড়ি যদি কাজের মেয়ে হয় তো বাড়িতেই খায়, আর যদি বাইরের ড্রাইভার ট্রাইভার হয় তখন তার খাবার দায়িত্ব থাকে না, সে আমরা নিজে পাকিয়ে খায়। তো আপনার বাড়ির সাথে যদি খাবার দায়িত্ব হয় তো আপনি তাকে ঠিক সময়ে সময়ে খেতে দিন। একজন বাঙালি খাদেমা কদিন আগে আমাকে টেলিফোন করেছিল, বেচারি কাঁদছিল, বলছে আমাকে ভাত খেতে দেয় না। বাঙালি ভেত বাঙালি, ভাত খাওয়ার অভ্যেস আছে, রুটি দেয় রাতে, সে বেচারি কাঁদতে লাগছে, বলছে আমাকে খেতে দেয় না। তো কাফিলকে জিজ্ঞেস করলাম, তো বলছে তো খেতে আমার যা খাই তাই খাওয়াবো। সে তো বটে, তোমার জন্য তো স্পেশাল করে ভাত রান্ধি খাওয়াবে না, তাই না? অনেকে আবার এই যে চিকন চালের ভাত পছন্দ হয় না, বলে গলায় লাগে না, মোটা চাল চাই, এমনি আপনি কোথেকে পাবেন? বেচারি কাঁদছিল, আমাকে টেলিফোন করে বলছিল, অভিযোগ করছিল যে আমাকে খেতে দেয় না। তো সত্যি যদি খেতে না দেয়, সত্যি এটা বড় আফসোসের কথা। সে খাদেমা রান্না করলো, সবকিছু করলো, আমাদেরকে খাওয়ালো, আর শেষকালে তার পাতেই ভাত জুটল না। কিন্তু থাকতে হবে, দেখতে হবে, অবশ্য শুধু দাসির ব্যাপারে না, আপনার বউয়ের ব্যাপারেও এরকম হয়। বাড়ির বউ, বড় বউ, মেজ বউ, ছোট বউ থাকে, অনেক সময় দেখা যায় যে পরিবেশন করে তার ভাগ্যেই মাছের হয় লেজটা পড়ে আর না হয় কিছুই পড়ে না। অনেক সময় বিনা তরকারিতে ভাত খেতে হয়, অনেক সময় ভাতও জুটে না, মুড়ি খেতে হয়। হ্যাঁ, তো এইভাবে খেয়াল রাখতে হবে, ঘরের গিন্নিকে খেয়াল রাখতে হবে বা ঘরের মুরব্বীকে খেয়াল রাখতে হবে যেন এই সিস্টেমটা না হয় যে কেউ না খেয়ে থাকে। সেই ক্ষেত্রে আগে ওস অনেক সময় ভুলে হয়ে যায়, খেয়াল রাখাও যায় না যে এতগুলো লোক, কতগুলো ভাত লাগবে, কতগুলো তরকারি লাগবে, অনেক সময় হিসাব থাকে না, হতে পারে এগুলো ভুল হয়ে যেতে পারে, কিন্তু সেই ভুলটা সংশোধন হওয়া দরকার। বললাম কি, যদি বেতন ভোগী হয় তো তার মাসের মাস বেতন ঠিক টাইমে বেতন দিতে হবে, যেন বেতন চাইতে না হয়। আর আপনি ভাবছেন চাই না তো দেবো কেন, চাক তারপরে দেবো, তারপরে চাইলো, এই আপনার টাকা নেই, ব্যাংকে আছে, ব্যাংক থেকে ছাড়াতে হবে, যেতে হবে, এই সেই, আপনি এখন গাফলতি করছেন না, এটাও চলবে না। বেতন ঠিক সময়ে দিতে হবে, কাজের লোকদেরকে আপনি মজুরি দেবেন, সেই মজুরি দেওয়ার সময় কখন, হাদিসে কি আছে, ঘাম শুকানোর আগে তোমার কর্মচারীর বেতন মিটিয়ে দাও। এখন মাসিক বেতনের কাজ করলে তো ঘাম শুকিয়ে হয় না, তাই না? তার মানেই হলো যে সময় শেষ হয়েছে, মাসিক বেতন তো 30 তারিখ হয়েছে, 30 তারিখেই রাত্রে তার বেতন কি করে দাও, মিটিয়ে দাও। আগে তুমি দিতে পারো, আগে দিলে তো ভালো, কিন্তু যদি মনে করো আগে নিয়ে হয়তো 2 দিন কাজ করলো না, কিংবা যে নেবে তারও ভয় করা দরকার। যেমন এখানে মাসে 26 তারিখে বেতন নামে, 26 তারিখে বেতন নিয়ে যদি সে মারা যায় তো 6-4 দিনের বেতন কি হবে তার, হারাম ঢুকবে, তাই না? কিন্তু হারাম হারালে তুমি যা কজন করে, ডিউটিতে ফাঁকি দিয়ে যদি বেতন নেওয়া হয় হারাম হবে, কিন্তু সে তমিজ কে করে? মসজিদগুলো দেখছেন যে ইমাম যে মুয়াজ্জিনরা রয়েছে কদিন আসে, কিভাবে তারা হারাম খাচ্ছে। তো হারাম খুরির অভাব নেই। মোট কথা, যদি আপনি আগে দেন তো যেমন 26 তারিখে দেওয়া হয় সমস্যা নেই, আর যেন 30 তারিখ, মাসের 30 তারিখ যেন পার না হয়। আর যদি ইংরেজি মাস হিসাবে হয় তাহলে তারপরে 31 তারিখও আছে, বাংলা মাস হিসাবে এলে তো 32 মাস হয় বাংলাতে আবার। তো যেন আপনার মাসটা মোট কথা যেন পার না হয়, ঠিক সময়ে তাদের বেতন দেন। কারণ জানেন, যে আপনার বাসাতে কাজ করতে এসেছে সে শুধু নিজের পেটের জন্য কাজ করতে আসে না, তার পেছনে অনেক পেট বাঁধা থাকে, তার সাথে আরো আত্মা লটকে থাকে যে আমার ভাই গেছে, কি আমার ছেলে গেছে আমাদের জন্য টাকা পাঠাবে, কি আমার স্বামী গেছে আমার জন্য টাকা পাঠাবে, কি আমার স্ত্রী গেছে, স্ত্রী কামাই করে টাকা পাঠাবে, আমার মা গেছে। আহা, সাধারণত কাজের মেয়ে যারা হয় তারা বুঝতে পারছেন, একান্ত গরিব না হলে কেউ পরের বাড়িতে বাসন মাজতে যায় না, থালা মাজতে যায় না, একান্ত। কারণ তাদের সব থেকে বড় মুশকিল হল পরের বাড়িতে গিয়ে লাঞ্ছনা তো বটে, আর সেই সঙ্গে নিজের যৌবনের ব্যাপারটা, সেখানে অনেক রকম টর্চারিং হতে পারে। তো এই সমস্ত অপমান সহ্য করেও পরের বাড়িতে কাজ করা চারটিখানি কথা না। তো সে নিশ্চয়ই তাদের অভাব আছে বলে ছেলে মেয়েদেরকে মানুষ করব, আমরা শুনেছি আমাদের যে আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে, এখন খবরে আসছে যে অমুক ছেলে পরীক্ষা দিচ্ছে, তার অবলম্বন কি? তার বাবা ভ্যান চালায়, আল্লাহ আকবার। অমুক মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার অবলম্বন কি? মা পাঁচটা বাসাতে কাজ করে আহা কোন রকম পয়সা জুগিয়ে সে ছেলে মেয়েকে পড়াচ্ছে। তো এইরকম হয়। তো এই মেয়ে যে কাজ করতে আসে, খবরদার, যে যাকে আপনি কাজ করাচ্ছেন শুধু তাকেই ভাববেন না যে সে খেতে, তাকে তো খেতে দিচ্ছি না, তার পেছনেও অনেক আছে। আমি দেখেছি এখানে একজন বেতন চাচ্ছে, বলছে বেতন দাও, বলছে ঠিক আছে খাবার পয়সা নাও, বলছে খাবার পয়সা দিলে তো হবে না, আমার বাড়িতেও আছে, তারা না খেয়ে মরবে, বলছে খাললে এমুট, বলছে মরতে দাও। তার মানে কত বড় নিষ্ঠুর যে এই কথা বলতে পারে যে তাদেরকে মরতে দাও, সে হয়তো ভাবছে মিথ্যা বলছে। মোট কথা, তার পেছনে লোক আছে, তাদেরও অসুবিধা হতে পারে, এই জন্য তুমি সময় হওয়া মাত্র তাদের বেতন মিটিয়ে দাও। আবদুল্লাহ বিন ওমার রাজিয়াল্লাহু আনহু খাজাঞ্চি তার নিকট এলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আতাই তার রাকিকা কুতাহুম, গোলামদেরকে তাদের আহার দিয়েছ কি? তখন খাজাঞ্চি বলল, না, গোলামদেরকে বেতন বা খাবার দেওয়া হয়নি। খাজাঞ্চি বলল, যখন না বলল, তখন রাসূল ইবনে ওমার বললেন, আতিহিম, ওদেরকে ওদের যে পাওনা বা খাবার খাদ্য দিয়ে দাও, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আন ইয়াহদিসা আম্মা ইয়ামলিকু কুতাহ, মানুষের পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যার আহারের দায়িত্বশীল তাকে তা না দিয়ে আটকে রাখে। আপনি দেখেছেন এখানে প্রথমে এলে তিন মাসের বেতন আটকে রাখে, এটা অবশ্য সিস্টেম, এদের আইন, তার কারণ এদের ভয় আছে যে একটা লোক এলো, সে যদি তার কাজ পছন্দ না হয় বা আমাদের পছন্দ না হয় তো পাঠাতে হবে। তো তিন মাসের বেতন আটকে রেখে তারপরে এটা মানতে বাধ্য আমরা, কারণ তিন মাসের বেতন আমরা, অনেকে তাড়াহুড়ো করে, অনেকে আমার কাছে প্রায় টেলিফোন আছে বাঙালি যারা দাসী এসেছে, পয়সা দেয় না, কেন পয়সা দেয় না, আমার হাজবেন্ড পয়সা চাই, এসে আমার ছেলে মেয়ে আছে পয়সা চায়। কিন্তু আমি বললাম, দেখুন এটা সিস্টেম, এদেশের সিস্টেম হলো তিন মাসের পর আপনাকে বেতন দেবে, কারণ আপনি যদি কেন দেবে না, এসে কেন? এই জন্য যদি বাই চান্স আপনার পছন্দ না হয় কাজের, আপনাকে যদি দেশে পাঠাতে হয় তো কোথা থেকে দেবে, সেহেতু অনেক টাকা খরচ করে আপনাকে নিয়ে এসেছে। আর যদি এরকম সিস্টেম না হয়, আপনি বেতন আটকে রাখলেন, আপনি তো জানেন এখানে 18 মাস ধরে, বরং 24 মাস বেতন নেই, বছরের পর বছর বেতন নেই, অথচ সে লোকগুলোকে ছেড়ে দিয়েছে, আর সে যারা পয়সা কামাচ্ছে পেছনে তারা ঠিক পয়সা কামাচ্ছে, বড় অন্যায়। এগুলো বড় অন্যায়। আপনারা দেখেছেন বহু মানুষ সহযোগিতা করে অফিসে, তারা সহযোগিতাও করে, কত ফ্যাক্স করা হয়, কত টেলিফোন করা হয়, কিন্তু মাফি ফায়দা, কোনো ফায়দা হয় না। তো এগুলো আল্লাহর কাছে হিসাব লাগবে, দুনিয়াতে বেঁচে গেলেও ইনশাআল্লাহ কেয়ামতে বাঁচতে পারবে না। ব্যাস, এবার চলুন 3 নম্বর আদব, কাজ করিয়ে কারো বেতন, পরিশ্রম করিয়ে কারো পারিশ্রমিক, ভাড়া খাটিয়ে কারো ভাড়া আত্মসাত করবেন না। আমাদের দেশে অনেক সময় ভাড়াতে ফাঁকি দেয়, গাড়িওয়ালাকে ভাড়া দেয় না, বাসে গেলে ভাড়া যদি দিতে না হয়, ভাড়া যদি কন্ট্রাক্টর না চায়, নেমে কি খুশি, আমাকে ভাড়া নেই, আমার কাছে ভাড়া নেয়নি, ট্রেনের টিকিট কাটতে সময় পেল না বা ইচ্ছা করিয়ে কাটলাম না, বিনা পয়সায় যাত্রা হয় না, হয় না, বাবা নেমে তো খুব খুশি, বন্ধু হলে বিনা টিকিটে চলে এলাম, এই টিকিট তাকে লাগবে না, লাগবে না, লাগবে একদিন, একদিন তাকে লাগবে, কিন্তু বোঝে না। একজনকে বললাম যে টিকিট, আপনি টিকিট কাটেন না কেন? তো বলছে সরকারের কাছে চাকরি চেয়েছি, সরকার চাকরি দেয়নি, তার ট্রেনে ফিরে যাবো না, তাকে টাকা কত পাবো? দেখছেন, সরকারের টাকা টিকিট না কেটে কাটবে আর কি। তো এসব ওজোর তখন চলবে না। সুতরাং আপনি কারো কাউকে খাটিয়ে তার পয়সা নষ্ট করবেন, তার বেতন নষ্ট করবেন, এটা আপনার জন্য জায়েজ না। আর পক্ষান্তরে এমনও লোক আছে, ভালো লোক আমাদেরই মধ্যে কেউ থাকতে পারে বা এখানে সব জায়গাতেই আছে, যে একটা লোক কাজ করছিল, কাজ করতে গিয়ে তার বেতন আটকে ছিল, হঠাৎ করে সে মারা গেল, কিংবা সে দেশে গেল আর এলো না, তো সেই বেতনটাকে কি করে, রেখে নেয়, বরং শুধু রেখে নেয় না, তারা বাড়াতে পাশে পাঠিয়ে দেয় কিংবা তার নামে পাঠিয়ে দেয় সেই টাকাটা। এবং শুধু এখানেই না, এমনও লোক আছে যে সেই টাকাটা সেই লোকের খোঁজ না পাওয়া পর্যন্ত ব্যবসায় লাগায় এবং সেখানে বৃদ্ধি করে, বাড়ায়। বাড়িয়ে তারপরে সে যখন আসে, তাকে যখন পায়, তখন লাভ শুদ্ধ দিয়ে দেয়। আছে না নেই এরকম ঘটনা আপনার হাদিসে শুনেছেন? তো মোট কথা হচ্ছে, এমনও লোক আছে, এমনও লোক আছে, কেউ মেরে খায় আর কেউ আবার বাড়তি দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আযামা যুনুবি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপী হিসাবে চিহ্নিত কয়েকটা লোক। নম্বর এক, রাজুলুন তাজাওয়াজা ইমরাআতান ফালাম্মা কাযা হাজাতাহু মিনহা তাল্লাকাহা, এক মহিলাকে বিয়ে করল মোহরের বিনিময়ে, এত টাকা মোহর তোমাকে দেবো, এত স্বর্ণ দেবো। বিয়ে করার পর তার সাথে নিজের মানে কাজ মিটিয়ে নিল, নিয়ে চুইংগামের মতো, চুইংগামে মিষ্টি যতক্ষণ থাকবে ততক্ষণ রাখবেন মুখে, মিষ্টি শেষ হয়ে গেলেই খালাস দিয়ে তাকে ফেলে দিল আর মোহরটাও দিল না। এই হচ্ছে সবচেয়ে বড় মোহর। অনেক সময় দেখছি আপনার মোহর, কোন কথাটা বলবো, কোনটা ছাড়বো, কোনটা বলবো, মোহরের ব্যাপারটা আমাদের দেশে বুঝতেই পারছেন, মোহর নামমাত্র বাঁধা হয়। একমাত্র তালাক দিলে তখন মোহরের দাবি আসে, তাছাড়া তো বইয়ের কাছে বাসর রাতেই মাপ চেয়ে না হয়, তাই না? আর মোহর দেওয়া তো দূরের কথা, নিজেই তো মোহর নেয়, মোহর দেওয়া তো দূরের কথা, নিজেই মোহর নেয়, মোহর নিয়ে বিয়ে করে, লাখ লাখ টাকা নিয়ে বিয়ে করে। তাহলে গাড়ি বাড়ি থেকে শুরু করে, নগদ টাকা থেকে শুরু করে, ফ্রিজ আলমারি থেকে শুরু করে, খাট থেকে যা কিছু না পেলে বুঝতেই পাচ্ছেন কত বধূ নির্যাতন হচ্ছে, কত আত্মহত্যা হচ্ছে, কিসের জন্য? শুধু যৌতুকের টাকা বা পণের টাকা দিতে না পারার জন্য। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই পুরুষ, যে পুরুষ কাপুরুষ, যে পুরুষ মা বাপের নাম করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, তারপর প্রয়োজন পড়লে তালাক দেয় তাকে, কিন্তু তার মোহরটা তাকে দেয় না, উল্টে তার কাছ থেকে নিয়ে নেয়, নিয়ে করে। আমার এলাকাতে এক সালিসে ছিলাম, হঠাৎ করে শুনলাম যে সে মেয়ে নাকি বাড়ির বউ, সে পাড়ার কোন ছেলের সঙ্গে নষ্টি ফষ্টি করেছে, স্বামী আর তাকে নেবে না। যাই হোক, তার বাড়ির লোককে ডাকা হলো, গ্রামে সালিসি করে তালাকনামা লিখে দেওয়া হলো, তোমাকে তালাক দিলাম। এবারে তারা বলল, ঠিক আছে, আমার মেয়ে না হলে খারাপ হলো, তো আমার মেয়ে যে জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো দাও, সেগুলো তো খারাপ। বলছে, না ওগুলো দেব না। সবাই বলল যে তার মেয়ে যদি খারাপ হয় তো তার জিনিসগুলো খারাপ, যে যৌতুক ফতুক দিলে সব ফিরিয়ে দাও। কোনো মতেই দিল না, বুঝতে পারছেন? বলছে, ওর তো নিজের দোষে বিয়ে নষ্ট করলো, অতএব আমরা দেব না, বুঝতে পারছেন? তো এইরকম হয় যে যদি এরকম, অবশ্য দোষ ছিল, এর দোষ ছিল, কিন্তু বিনা দোষেও অনেক মেয়েকে তালাক দেওয়া হয় কিন্তু তার মোহর দেওয়া হয় না। এ হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি গোনাহগার, বড় গোনাহগার বলে চিহ্নিত। ওয়ারাজুলুন ইস্তামারা রাজুলান ফাজাহা বাই বুজরাতিহি ওয়া, হ্যাঁ, আর এক ব্যক্তি কোন লোককে কাজে খাটায়, কোন মহিলাকে কাজে খাটায়, কোন পুরুষকে কাজে খাটায়, তারপরে তার বেতন সে নিজে ভোগ করে, তাকে বেতন দেয় না। আর তিন নম্বর হল আখার ইয়াকতুলু দাব্বাতান আবাসা, যে খামাখা পশু হত্যা করে বেড়ায়, ব্যাস হাতে বন্দুক আছে, এখানে একটা কুকুর মারলো, ওখানে একটা ছাগল মারলো, ওখানে একটা পাখি মারলো, হ্যাঁ, মানে খেলা করে বেড়ায় আর কি। খাও খা, তুমি পাখি মারছ খাও, তোমার জন্য আলাদা হাল্লা হালাল করেছেন খাও, হরিণ মারলে ঠিক আছে হরিণটা খাও, না খাবে না, খালি মেরে বেড়াচ্ছে। তো এই লোক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপী হিসাবে চিহ্নিত। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এটা কি হাদিস বলে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তি আমি নিজে তাদের প্রতিপক্ষ, আল্লাহু আকবার, মালিক আর চাকর না, প্রতিপক্ষকে আল্লাহ স্বয়ং বিচারকর্তা, নিজে প্রতিপক্ষ, আমি হচ্ছে কিয়ামতের দিনে প্রতিবাদী হব। কে কে বলছেন? রাজুল নাফা বি সুম্মা গাদার, এমন এক ব্যক্তি যে আমার নামে কিছু দেওয়ার প্রতিশ্রুতি করে, তারপরে তা ভঙ্গ করে। আল্লাহর নাম নিয়ে প্রতিশ্রুতি হয়, আল্লাহর নাম নিয়ে এটা ধরব, এটা করব ইত্যাদি বলে ওয়াদা করে, তারপরে সে ওয়াদা ভঙ্গ করে। ও নম্বর দুই, ও রাজুলুন বা আহুরান ফা আকালা সামানা, এমন ব্যক্তি যে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে এবং তার মূল্য ভক্ষণ করে। স্বাধীন মানুষকে বিক্রি করা সে যুগের ছিল প্রথা, দাস প্রথা ছিল, সে দাস হয়ে যেত। বর্তমান যুগে দাস প্রথা নেই, কিন্তু দুটো প্রথা আছে, মানুষ বিক্রি করা হয়, যাকে আমরা আদম ব্যবসা বলি। কিভাবে হয়? এই যে বিদেশে পাঠানোর জন্য ভিসা ব্যবসা, ভিসা ব্যবসার মাধ্যমে মানুষকে বিক্রি করা হয়, এসে ফেঁসে যায় লক্ষ লক্ষ টাকার জালে, সে বেচারি আর নড়তে সরতে পারে না। আর নম্বর দুই, শিশু বা মহিলা পাচার করা। দেখেছেন, এক দেশ থেকে অন্য দেশে নিয়ে গিয়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি হয়, কিংবা সেই ছেলে নিয়ে গিয়ে এমন এক জায়গায় বিক্রি হয় যে তাকে শেষে আর বেরোতে পারে না। আর এ ঘটনা অহরহ ঘটছে, ওখানে বিক্রি করছে, প্রেম করার নামে কাউকে ফাঁসাচ্ছে, তারপরে প্রেম করে নাম নিয়ে তারপর চলো আমরা দিল্লিতে বেড়াতে যাই, চলো আমরা ঢাকাতে বেড়াতে যাই, সেখানে গিয়ে ব্যাস নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিচ্ছে। কোথায় প্রেম, কোথায় কি, তার সঙ্গে ব্যবহারও হল, তার সঙ্গে স্ত্রীর মতো ব্যবহারও করল, ধর্ষণ করল বা ভালোবাসায় তারা, ওরা তো ধর্ষণ বলবে না, ওরা আবার আপনার ব্যভিচারও বলবে না, ব্যভিচার করলে তা বলবে কি বলবে, সহবাস করল, তারপরে গিয়ে এক সময়ে তাকে বিক্রি করে দিল, তার টাকাও খেল। এই স্বাধীন মানুষকে, স্বাধীন একটা মেয়েকে বিক্রি করে খাচ্ছে, এই এই পুরুষের বিরুদ্ধে আমি কাল কেয়ামতে কি হব, আমি নিজে তার প্রতিবাদী হব। আর আল্লাহ তাআলা যার প্রতিবাদী হবেন সে জিততে পারবে? অসম্ভব, অসম্ভব। ওয়ারাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতিহি আজরাহ, আর এক সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে লোক খাটালো, লেবার খাটালো, খাটানোর পর তার কাছ থেকে পুরোপুরি কাজ নিল, কিন্তু তাকে পুরোপুরি বেতন দিল না কিংবা কিছুই দিল না, এর জন্য আমি নিজে প্রতিবাদী হব, কাল কেয়ামতের দিনে আমি তাকে ছাড়ব না। বেশ, তাহলে বোঝা গেল কি, যে আপনি যাকে খাটাবেন তার পুরোপুরি বেতন আপনি দিয়ে দেবেন এবং ঠিক সময়ে আপনি তা দিতে বাধ্য থাকবেন। নম্বর চার, দাস দাসীকে বিনা দলিলে কোনো অপবাদ দেবেন না। এটা কিছু ঘটল বাড়িতে, ওই করেছে, কোন একটা দুর্ঘটনা ঘটলো, এর পেছনে এই আছে, কিছু একটা চুরি হয়ে গেল, ওই যেমন বললাম যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টো বেটাই চোর, তার ঘাড়ে দোষ চাপিয়ে দিল, অথচ দেখা গেল সে বেচারি না, তার মনে কষ্ট হবে না? হবে না, বিশাল কষ্ট হবে। কোন অপবাদ তাকে দেওয়া হবে না, আদেশ ও কথায় কষ্ট দেবেন না। আপনি এমন ভাবে আদেশ করছেন, এই চামারের বাচ্চা, এই শুয়ারের বাচ্চা, কাকে রাখছেন, আপনার চাকরকে, কিংবা এই বান্দির বেটি আয় এটা কর, তার মানে এত তুচ্ছ করছেন, এইভাবে আপনি তাকে এইভাবে কষ্ট দেবেন না, মানসিক যন্ত্রণা, বিশাল যন্ত্রণা, সে বেচারি পেটের দায়ে কাজ করতে এসেছে, হয়তো বা ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু তা বলে আপনি তাকে তুচ্ছ করবেন, মানুষকে তুচ্ছ করবেন, এটা আপনার জন্য শোভা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাফা মামলুকাহু বিযিনা ইয়াকামু আলাইহি আল-হাদ ইয়াউমাল কিয়ামা ইল্লা ইয়াকুনা কামা ক্বাল, যে ব্যক্তি তার বাড়ির চাকরকে, তার বাড়ির দাসকে ব্যভিচার, ব্যভিচারের অপবাদ দেয়, তাকে কিয়ামতের দিনে অপবাদের শাস্তি দেওয়া হবে। অপবাদের শাস্তি কে কে বলবে, কে বলবে অপবাদের শাস্তি? কি দেখি আজকে শালম কি বলছে দেখি, শালম, কেউ যদি কাউকে খামখা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, তারপরে কোর্টে প্রমাণ হল যে হ্যাঁ মিথ্যা অপবাদ দিয়েছে, তার শাস্তি কি বলতে পারবেন না? তার শাস্তিটা কি, ফাঁসি নাকি হত্যা করা হবে নাকি 80 বেত লাগানো হবে, 80 চাবুক লাগানো হবে, 80 চাবুক লাগানো হবে? হ্যাঁ বাদশাহ, 100 চাবুক কাকে লাগানো হয়? দাঁড়ান, 100 চাবুক কাকে লাগানো হয় বাদশাহ? ব্যভিচার যে করে, তার যার ছেলে মেয়ে আছে, হ্যাঁ যার ছেলে মেয়ে আছে সেই লোককে, তো ভালো করে বলেন কথাটা, 100 চাবুক কাকে মারা হয়? আপনি দাসে আসছেন, আর দাসের কথা যদি মনে না রাখেন তাহলে আনাকুম আর জানাকুম, আমাদের দেশে সেই হুজুররাকে পড়ায় না ছোট বছর বাচ্চাদেরকে, আলিফা আরিফা যাওয়া আনুন যাওয়া না কাম পেশকুম আনাকুম ভালো যাওয়া না কাম পেশকুম জানাকুম। তো একটা ছেলে আসে যাওয়া আসাই করে, আনা আর গোনা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোরআন ধরতে পারছে না, যেমন আমাদের অনেকে ভয়ে তো কোরআন পড়তেই যায় না, আর অনেকে যাচ্ছে কত বছর থেকে কোরআন শিখতেই পারেনি, তাতে হচ্ছে আনাকুম আর জানাকুম, এরকম যেন না হয়, কিছু একটা শিখতে হবে তো, মনের ভিতরে রাখতে হবে না, হ্যাঁ হুজুর যেটা বলছে কমসে কম খেয়াল করে শুনতে হবে এবং শিখতে হবে, এগুলো পরে কাজে দেবে। আপনি বলে আমার কি কাজ, আমি তো খেটে খাওয়া মানুষ, আমি দেশে গিয়ে কোন রকম আল্লাহ বিল্লাহ করবো, বাস আমার এসব জানার কি দরকার আছে, শাস্তি যারা দেবে তারা জানুক না, আপনিও জেনে রাখেন মুসলিম হিসাবে জানা দরকার। আমি একবার কোর্টে গেলাম, অবাক হয়ে গেছি, কথায় কথা বেড়ে যাচ্ছে, কোর্টে গেলাম, এক বাঙালি ধরা পড়েছে, সে শ্রীলঙ্কার এক মেয়ের সঙ্গে মানে ব্যভিচার করেছে, ব্যভিচার করেছে, তারপরে কাজে জিজ্ঞেস করছে তোমার বিয়ে হয়েছে, তো বলছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে আছে, আমার মেয়ে আছে, হুজুর আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে বিয়ে করবেন আগে হোক, দিয়ে বিয়ে হয়েছে, হয়ে গেল, তারপরে কাজীরা তো অবাক, এ মানে খুশ আছে, আমার দেশে ধরা পড়লে কি করে, বিয়ে পড়িয়ে দেয়, ভাবছে এখানেও আমার বিয়ে হয়ে যাবে, মানে ব্যভিচারও হয়েছে আর তার সঙ্গে ভালোবাসা হতেই পারে। তো যাই হোক, এবারে সে খুশি হয়ে বলছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে আছে। তুমি ব্যভিচার কাকে বলে জানো, এবার যাইভাবে জিজ্ঞেস করতে হয়, আপনার হাতে শুনেছেন, এটাও শুনেছেন যে কিভাবে প্রমাণ করে, তুমি সহবাস কাকে বলে জানো, বলছে আমার মেয়ে আছে, আমি জানবো না। তো যাই হোক, হতে হতে কাজীরা অবাক, চারবার হয়ে গেল, তখন আমাকে বলছে কি ব্যাপার রে, ইতো এত খুশ কেন? আমি বললাম আপনি আগে এর বিচারটা কি হবে জানান। আমি বলছি মুসলিম মাফি মানুক, হা তো মুসলিম, দেশ মাফি মানুষ, হা বাংলাদেশ। আমি বললাম মুসলিম জানে না, বলছে অবাক, ব্যভিচারের শাস্তি কি জানে না? আমরা না জানে না, কারণ তারা মনে করে তাদের দেশে ব্যভিচারের শাস্তি নেই, আমার দেশে ব্যভিচারের শাস্তি কি জানেন, ধরা পড়লে বিয়ে দিয়ে দাও। একে তো আমাদের দেশে বলে না, একে তো কি বলে শাককে শাক কুন্দের মূলো, এতদিন ব্যভিচার করলো করলো, আবার তার সঙ্গে বিয়েটা দিয়ে দাও, বিনা পয়সা বিয়ে হয়ে গেল। ওই যে বললাম ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, পটে গেছে, তার বিনা পয়সা বিয়ে পড়িয়ে দাও। তো ও ভাবছে কি যে আমার দেশের মতো এখানেও তার বিয়েটা কি হয়ে যাবে, আরামসে হয়ে যাবে, আর ঘরে আমরা বউ থাকবে, এখানে আমরা যতদিন থাকবো, যেমন অনেকে করছে, ঘরে বউ আছে, এখানে ঘরে স্বামী আছে, এখানে বিয়ে করছে, নকল সার্টিফিকেট নিয়েছে, সংসার করছে, আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, চুক্তির বিয়ে, এই চুক্তির বিয়ে করে সংসার করছে। তো আপনি যদি বলেন যে আমি জানি না, জানি না কাকে একশো চাবুক লাগানো হয় আর কাকে হত্যা করা হয়, তো আপনি এগুলো না জানলে তো আপনি এখানে পাপ করবেন। সে এখন খুশ, সে জানেই না, কাজী অবাক হয়ে গেল। আমি বললাম জানা, বলছি ঠিক আছে জানিয়ে দাও। যেমনি জানালাম বুঝলেন, আর সঙ্গে সঙ্গে বলো না আমার বিয়ে হয়নি, আরে তুমি এক্ষুনি বললে তোমার মেয়ে আছে। এবার তার পাসপোর্ট দেখাতে বললো, পাসপোর্ট দেখো তার স্ত্রীর নাম আছে কিনা, আজীব যে বাংলাদেশে পাসপোর্টে আবার স্ত্রীর নাম থাকে না, ইন্ডিয়ার পাসপোর্টে আছে, স্ত্রীর নাম আছে, বাংলাদেশের পাসপোর্টে নেই। আমি তো অবাক হয়ে গেলাম, বলছি কি করে তারা প্রমাণ করবো। যাই হোক, এখন নতুন নতুন হচ্ছে হয়তো, কারণ হিসাবে বিভিন্ন সমস্যা হিসাবে হচ্ছে, কিন্তু আমি যে যখনকার কথা বলছি তখন স্ত্রীর নাম লেখা হতো না, ফলে আর প্রমাণই হলো না যে লোকটা সত্যি বলছে না মিথ্যা বলছে, বাস শাস্তি পাল্টে গেল, বুঝতে পারছেন? তো এইরকম হবে না, এরকম হলে পরে আপনি হয়তো ভুল করে বসবেন, আপনিও ভাবছেন এখানে খোঁজ আছেন যে আমি যদি কারোর সঙ্গে লাইন টাইন করি তো বিয়ে হয়ে যাবে, বাস মজা করতে থাকেন, তারপরে পাতা চলবে কোথায়, কোর্টে গিয়ে খবরদার। আপনি ঠিক হিসাব যেটা আপনি মুসলিম হিসাবে জানা দরকার সেটা জানা দরকার। আমি কথা হিসাবে অন্য কথায় চলে গেলাম, যাক এটাও কিন্তু কাজের কথা। ব্যাস, খাদেম বা ভৃত্যের ভরণ পোষণের দায়িত্ব যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আপনি যে শ্রেণীর খাবেন এবং যে শ্রেণীর পড়বেন, আপনি সেই শ্রেণীর খাওয়াবেন, সেই শ্রেণীর পড়বেন, যেমন স্ত্রীর সাথে হয়। এ নয় যে আপনি খাবেন মাছ মাংস আর যে খাদেম আপনাকে মাছ মাংস পাকিয়ে দিল তাকে আপনি দেবেন আলুছানা আর ডাল, পুঁই শাক আর ডাল, এরকম হয় না? হয় না, এটা ভাই তো খাদেমের কথা। আমরা দেখেছি যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা জায়গিরি খায়, জায়গিরি কাকে খাবার হবে স্যার, জায়গিরি কাকে বলে, জায়গি, হ্যাঁ লজিং, লজিং বলে, লজিং, লজিং এর সিস্টেম হচ্ছে তো সেই বাড়ির কাজ করতে হবে, তাই না? কি করতে হবে, সেবার ছেলে মেয়ে পড়াতে হবে, ছেলে মেয়ে পড়াতে হবে, এ মাদ্রাসার ছাত্র সে বাড়িতে লজিং থাকে, অনেক সময় বলে এই কাজটা করে দাও, আমার দোকানটা এনে দাও, আমার পানিটা এনে দাও, করায় ঠিক কিনা? কিন্তু খাবার সময়ে, খাবার সময়ে একজন সে বেচারি গেল খেতে, সকালবেলায় গেল প্রথম দিন, বুঝতে পারছেন তো, বলছে ঘরের মালিক বলছে যে ঠিক আছে তাহলে তালবিলুম, তালবিলুম বলে আমাদের দেশে, তাই না, তালবিলম তুমি এক কাজ করো, সকালে চা খেয়ে যাও, এই 9-10টার দিকে আসবে, বাসি ভাত খেয়ে যাবে, তারপর দুপুরে খাবে, তারপরে রাত্রে খাবে। তো বাড়ির গৃহিণী বলছে কি, না এখন চা খাবে, আবার কেন বাসি ভাত খেতে আসবে, একবার দুপুরে খেতে আসবে। বুঝতে পারছেন জাগির মানে কি? তুমি তার দায়িত্ব নিলে, অথচ সেই ছেলে এক চা একটু মুড়ি খেয়ে যাবে, সে বেচারি দুপুর পর্যন্ত কখন একটা সময় ভাত দেবে থাকতে পারবে? এই ছোট ছোট ছেলেরা বুঝলেন জাগির খায়। তো তুমি নিজে খাবে, তোমরা বাসি ভাত খাও আর পচা ভাত খাও আর নাস্তা খাও না খাও, আর তুমি এই চাকরি খেতে দেবে না। তাহলে এ হচ্ছে তালবিলুম, যাকে দয়া করে খেতে দেওয়া হয় আল্লাহর কাছে সওয়াবে নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে তাদেরকেও ঠিক মতো খেতে দেওয়া হয় না। তাহলে দাস দাসী কি হবে চিন্তা করেন এবারে, বাড়ির দাস সে সকালবেলায় চা খাবে, বাড়ির দাসী সে সকালবেলায় চা খাবে, না তুমি কেন খাবে, আমরা বাসি ভাত খাবো, আমাকে দাও গোস্ত সেনে দাও, আমাকে আলু সেনে দাও, আমাকে বেগুন সেনে দাও, তুমি সেনে দাও কিন্তু তুমি খেতে পারবে না, তুমি খাবে কখন দুপুরে? এটা কোন বিবেকের কথা? ইসলামের নিয়ম হচ্ছে যে তুমি যা খাবে তাই খাওয়াও, তুমি যা পরবে তাই পরাও। এখন আপনি একটা মেয়ে রেখেছেন, আপনি প্যান্ট শার্ট পরেন, মেয়েটাকে প্যান্ট শার্ট পরাবেন নাকি? পুরুষের জন্য বলা হয়েছে ভরণ পোষণ, তুমি যেমন তুমি যা পরবে তোমার স্ত্রীকে পরবে, তার মানে কি? তুমি যদি জ্যাকেট পরো তাকে জ্যাকেট পরবে, তুমি লুঙ্গি পরলে তাকে লুঙ্গি পরবে, তা না। উদ্দেশ্যটা কি? যে মানের তুমি পরবে দামি দামি, আর তোমার বউকে পরাবে নিম্ন মানের গরিব মানুষের মতো, এটা হতে পারে না। তুমি খাবে দামি দামি, পরবে দামি দামি, আর তোমার দাস দাসীকে পরাবে, এরকম হতে পারে না। তবে হ্যাঁ, আমি বলছি না যে একদম, যেহেতু দাস দাসী তাদের জন্য অতটা হওয়া জরুরি না, কিন্তু তুমি তাকে একবারে, যেমন বললাম যে একবারে ভাত খাবে, পানি খাবে বলা নাস্তার সময় খেতে আসবে কেন? চিন্তা করে দেখেন মানুষ কতটা কঠোর হতে পারে। আমি বাস্তব কথা বললাম, এগুলো যেখানে তালবিলুম যারা যারা কত কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করে, কত কষ্ট করে আলেম হয়, আর কত কষ্ট করে তারা থাকে, পেঁয়াজ ছড়া দিয়ে ভাত খেয়ে, পেঁয়াজ কি চামড়ে কামড়ে, মরিচ খাঁচা মরিচ চিবিয়ে চিবিয়ে ভাত খায়, এই পড়া 14 বছর পড়ায় কত এত সহজ না? মানুষ আলেম ওলামাকে গালাগালি করে, কিন্তু আলেম ওলামার পরিবেশ জানে না, তারা কিভাবে মানুষ হয়েছে জানে না। তারা কত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করে, কত বাড়িতে গিয়ে জাগির থেকে সেখানে লজিং থেকে সেখানে কত কত শুনে, কত কাজ করতে হয়, না করলে কথা শুনতে হয়, এ কথা সমাজ খেয়াল করে না। সরকার নেই তো সমাজও চোখ বন্ধ করে আজ মানুষ এই এই দিনটাকে তারা পিছিয়ে হটিয়ে রেখেছে। আল্লাহ তাআলা ছাড়বেন না ইনশাআল্লাহ। কেয়ামতের মাঠে তাদেরকে চাবুক মেরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং তাদের হিসাব ঠিক সময় মতো হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা হচ্ছেন সারিউল হিসাব, আল্লাহ তাআলা খুব সত্য হিসাব নেবেন। ব্যাস, এবারে অন্য কথা, আপনার গোলাম বা মাদিকে এমন কাজের ভার দেবেন না যা তাদের সাধ্যের বাইরে। এমন কাজ আপনি করতে বলবেন যে বান্দি সে হয়তো তার শক্তি বেশি নেই, আপনি একটা ভারী জিনিস তুলতে বলছেন, আপনি সেটা করবেন না। আপনার মাজরার লোক রেখেছেন, কাজ করতে বলছেন খেজুর গাছে ওঠ, সে বেচারি পাচ্ছেন, আপনি তাকে মারছেন, আপনি তাকে গালাগালি করছেন, একাল বে হেমার কত রকম বলছেন, সে বেচারি পারবে না, আপনি তাকে জোর করে করাতে বলছেন। আপনি একটা বস্তা তুলতে বলছেন, ধানের বস্তা চালের বস্তা, এটা তুলে রাখ বা গাড়িতে রাখ, সে বেচারি পারবে না, আপনি তাকে গালাগালি করছেন বা আপনি তাকে মারধর করছেন, এটা অন্যায়। এই চাবুকের মারের বদলে মার, যেটা সাধ্যের বাইরে, যদি হ্যাঁ করতে হয় তুমি হেল্প করো, চালের বস্তা তুলতে হয় তুমি একদিকে ধরো, সে একদিকে ধরো, ধরে হেল্প করে তাহলে গোলামের সহযোগিতা করুন, বাঁধের সহযোগিতা করুন, কিংবা আপনার মহিলা, আপনার বাড়ির কোন মহিলা আপনার কাজের মেয়ে সহযোগিতা করুন। একটা কথা শুনুন, মারুর বিন সুয়াইদ বলেন, একবার আবু যর রাদিয়াল্লাহু আনহুকে মদিনার নিকটবর্তী একটা জায়গায় রাবাজায় দেখা গেল, তার গায়ে ছিল মোটা চাদর আর তার গোলামের গায়েও ছিল অনুরূপ চাদর, একরকম চাদর। তা দেখে সকলে বলল, আবু যর, আপনি যদি গোলামের গায়ের ওই চাদরটা নিতেন এবং দুটিকে একত্র করতেন তাহলে এক জোড়া কাপড় আপনার হয়ে যেত। ঊর্ধ্বাংশের আর নিম্নাংশে যেমন আগেকার যুগে পড়ত, এহরামে যেমন পড়া হয়। আবু যর বললেন, আমি একজন গোলামকে গালি দিয়েছিলাম, তার মা ছিল অনারবীয়। আমি একজন গোলামকে, বলা হয় বিলালকে, তার মা ছিল অনারবীয় মানে হাবসি, হাবসি তুই তো হাবসির বেটা, যেমন আমাদের দেশে বলে ফকিরিনের বেটা, অমকের বেটি, ভিখারিনীর বেটি, ভিখারি, আমাদের বউকে গালি দেয়, বউকে পর্যন্ত বলে ভিখারিনীর বেটি, ওই যে আনতে পারেনি যৌতুক। সুতরাং গালি দেওয়ার অভ্যেসটা এরকম আছে, আমি আমার গোলামকে গালি দিয়েছিলাম সে ছিল কালো, কালুনির বেটা বলেছিলাম, কালুনির বেটা বলা হয় বিলাল, বিলালের জন্য। তারপর সে অনেক কিছু হয়, বিলালের কাছে মাপ চাওয়া হয়, বিলাল এমনকি আবু জার মাটিতে গাল দেখে বলে বিলাল তুমি আমার গালে পা যতক্ষণ না দিত তখন আমি উঠাবো না গাল। তারপরে বিলাল তার কাছে আবু জার ক্ষমা চাইলে বিলাল বললেন না এত বড় কাজ আমি করতে পারবো না, আপনি আপনার গাল ওঠান। তো তারপরে আপোষে ক্ষমা চাওয়া চেয়ে হয়। মোট কথা আমি তাকে গালি দিয়েছিলাম, তার মা তুলে গালি দিয়েছিলাম, বিদ্রুপ করেছিলাম, আর সে আল্লাহ রসুল সাল্লামের নিকট আমার বিরুদ্ধে নালিশ করল, এর ফলে তিনি আমাকে বললেন আবু জার ইন্নাকা ইমরুউন ফীকা জাহেলিয়া, আবু জার তুমি এমন একজন মানুষ তোমার ভিতরে জাহেলিয়াত আছে। জাহেলিয়াত কাকে বলে? ইসলামের আগে যে যুগ, তুমি মুসলমান হয়েছ কিন্তু জাহিলি যুগের বহু আচার আচরণ তোমাদের মাঝে থেকে যায়। আমরা যেমন উপমহাদেশের মুসলমান, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে বহু হিন্দুয়ানা চাল থেকে গেছে। বললেন আবু জার তুমি মুসলমান হয়েছ কিন্তু তোমার মাঝে কি আছে? ইন্না কাইমরুন ফীকা জাহিলিয়া, তোমার মাঝে জাহিলি আছে। হুমি খুওয়ানুকুম ওয়া খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইয়ুতঈমহু মিম্মা ইয়াকুল ওয়ালইলবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মাঝে জাহেলিয়াত আছে। তিনি বললেন ওরা আমার দাসগণ, দাস দাসীগণ, তোমাদেরই ভাই, তোমাদেরই বোন, তার মানে দিনী ভাই দিনী বোন, তোমাদের মতোই মানুষ, আল্লাহ অথবা আদম সন্তান হিসাবে ভাই ভাই, যদি অমুসলিম হয় তো আদম হিসাবে কি ভাই, আল্লাহ ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অতএব যে দাস তোমাদের মন মতো হবে তা তাকে, হবে না তাকে বিক্রি করে দাও, কিন্তু তাকে কষ্ট দিও না, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিও না। তুমি এমন লোক, তোমার মধ্যে জাহেলিয়াত আছে। আবু জার বললেন আমার এই বৃদ্ধ বয়সও আমি বলছেন, আপনি তো আমি অনেকদিন আগে মুসলমান হয়েছি, এই বৃদ্ধ বয়সও আমি জাহিলি যুগের লোক বলছেন? তিনি বললেন হ্যাঁ, ওরা তোমাদের ভাই স্বরূপ, আল্লাহ তাদেরকে তোমাদের মালিকানাধীন করে দিয়েছেন, সুতরাং যে ব্যক্তির ভাইকে আল্লাহ তাআলা তার মালিকানাধীন করেছেন সে ব্যক্তি যেন তাকে দাসকে তাই খাওয়ায় যা নিজে খায়, তাই পড়ায় যে নিজে পড়ে। কাকে বলা হচ্ছে? আবু জারকে। তাই পড়ে যা, তাই পড়ায় যা নিজে পড়ে, এবং এমন কাজের জন্য তার ভার না দেয় যা করতে সে সক্ষম নয়, পরন্তু যদি সে এমন দুঃসাধ্য কাজের ভার দিয়েই ফেলে তবে তাতে যেন তাকে সহযোগিতা করে। এই সাহাবিকে বলা হল, সাহাবি কারণ বললেন যে কেন গোলামকে ওই কাপড়ই পরাচ্ছেন যে কাপড় আপনি নিজে পরে আছেন? কি বললেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যেহেতু আমি এই কাজটা করেছিলাম, তাহলে তাদের প্রতি খেয়াল রাখার ব্যাপারটা বোঝেন। আপনি যেমন ভুল করেন ঠিক তেমনি দাস দাসীরও কার্যক্ষেত্রে ভুল হতে পারে, সুতরাং আপনি যেমন চান আপনার ভুল ক্ষমা করা হোক ঠিক তেমনি দাস দাসীর ভুলও ক্ষমা করে দেন। সময় লম্বা হয়ে যাচ্ছে, যদি আবার সংক্ষেপে আমি ছেড়ে দিচ্ছি কারণ আর দ্বিতীয় বসা হবে না এই বিষয় নিয়ে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ আমি আমার খাদেমকে আমার দাসকে কতবার ক্ষমা করব? অবশ্যই এই ব্যাপারটা ঈসা আলাইহিসাল্লামের ব্যাপারে আমরা ইংরেজি বইয়ে পড়েছিলাম, ইংরেজি গল্পতে, যে আমি আমার সার্ভেন্টকে কতবার ক্ষমা করব, সেখানেও কিন্তু 70 বারের কথাই আমরা পড়েছিলাম। এখানে আমাদের হাদিসে আছে, এক ব্যক্তি সাহাবী এসে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ আমার খাদেমকে আমি কতবার ক্ষমা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার প্রশ্ন করার পর বললেন ইফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মারা, প্রত্যেক দিন তাকে 70 বার ক্ষমা কর। কতবার? 70 বার। মা মনে হয় যে 70 বার, 70টা ভুল কেউ করতে পারে না, তবুও যদি কেউ করে ভুল 70 বার তুমি তাকে ক্ষমা করো। নম্বর 8, আপনার খানা যদি খাদেম প্রস্তুত করে, খাবারের কথা বলছিলাম, কে প্রস্তুত করে? খাদেম কিংবা খাদেমা, তাহলে সেই খাবারের খাদেমকে শরীক করুন। মেয়ে ছেলে খাদেমাকে শরীক করবে, আর আপনি পুরুষ মানুষ আপনার খাদেমকে শরীক করবেন, যেহেতু সে ওই খাবারের পিছনে মেহনত করেছে, তার সুগন্ধ তার পেটে গেছে, এবং হয়তো তার মন ওই খাবারের প্রতি কি হয়ে আছে, লোভাতুর হয়ে আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউ লোকমাতাইনি আউ উকলাতান আউ উকলাতাইনি, তাকে বসিয়ে একসাথে খাবেন যখন খাবার তৈরি করে নিয়ে আসবে তাকে তোমার সঙ্গে বসিয়ে খাওয়াও, আর তাকে যদি বসানো সম্ভব না হয়, বিশাল ভদ্র ভদ্র লোক আছে বসানো যাবে না, অবশ্য কেউ মানে না এই কথা। আমি দেখেছেন এখানে মধ্যে অনেক জায়গায় বিয়ে অনুষ্ঠানে আমরা যাই না, উস্যু উস্যু হিন্দি এইভাবে কি করে মানুষকে মানুষকে আপনার তুচ্ছ করে। তো আমার দেশে যে নাই তা না, আমার দেশে খাদেম বসালে অনেকে বলে এ ওটা আবার কে, ওটা আবার কে, মেয়েরা বেশিরভাগ হ্যাঁ খাদেমা আছে এসে ওটা আবার কে, ওটা কোথেকে এলো। তাদের ভদ্র সমাজে ওই অভদ্র মানুষটা গরিব মানুষটা মানে ওই বড় লোকের মাঝে আমিরদের মাঝে সাজে না, মানানসই নয়, তাই বসায় না। ঠিক আছে তুমি বসাও না, কিন্তু ফাল যদি না বসাতে পারো ফাল ইনাউবিল হু লোকমাতান, তাকে ওই খাবার হতে এক প্লেট তুলে দাও, এক মুঠি তুলে দাও, কিংবা একটা প্লেট দিয়ে তাকে দাও। এই খাবার যে তৈরি করেছে আর ওই খাবারে তার সেন্ট পেয়েছে, রান্না করার সময় সেন্ট পায় না পায় না, আহা নিজে খাবার সুন্দর খাবার তৈরি করছে আর নিজের খাবারের জন্য অনেক সময় ওই খাবার বেঁচে গেলে ডিব্বাতে ফেলা হয়, তবুও যে পাকিয়ে দিয়েছে তাকে দেওয়া হয় না। কুকুরকে খাওয়া না হয়, কুকুরকে খাওয়াচ্ছে বাড়ির কুকুরকে, তবুও ওকে দেওয়া হয় না, কেন? ও বেতন পায়, ও বেতন ভোগী, বেতন পায়, ওকে খাবার দেবো কেন? কিন্তু আমার ইসলামের নিয়ম হচ্ছে, নীতি হচ্ছে, তাকে সঙ্গে বসিয়ে খাওয়া, না পারলে কমসে কম ওই খাবার থেকে তুলে তাকে খাও। দাসির ব্যাপারে আপনিও আপনার বাড়ির পুরুষরা সতর্ক হন, জেনে রাখুন যে তার সাথে বাড়ির পুরুষের অবাধ মেলামেশা, নির্জনতা অবলম্বন, বেপর্দায় খিদমত গ্রহণ বৈধ নয়। তদনুরূপ বাড়ির ভৃত্য ড্রাইভারের ব্যাপারে সতর্ক থাকুন, যাতে আপনার বাড়ির কোন মহিলা আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ের সঙ্গে যেন দেখা সাক্ষাৎ না হয়, কারণ দেখা সাক্ষাৎ জায়েজ না। তেমনি আপনিও যখন খাদেমা ব্যবহার করবেন তাকে দেখা আপনার জন্য জায়েজ না, সেটা খেয়াল রাখবেন। বিশেষ উপলক্ষে তাদেরকে উপর হোকে উপহার দেন, আপনার খাদেমা আপনার খাদি, ঈদ এলো আপনার খাদেমা আপনার কাজের মেয়েকে একটা শাড়ি কিনে দেন। আপনি দেখবেন অনেকে বেতন বাড়ায়, বেতন বাড়ালে কি হবে? মানুষের মনটা খুশ হয়, যদি বেতন বাড়াতে না পারেন তো কমসে কম যখন একটা বিশেষ উপলক্ষে এলো তখন আপনি কি করেন, একটা উপহার দেন। উপহার দিলে মানুষের মনকে বেঁধে রাখা হয়, আপনার প্রতি সে কি হয়, দুর্বল হয়ে যায়, ফলে আপনার কাজে সে আন্তরিকতা আনে, আপনার কাজে সে বিশ্বস্ত হয়। তো এইভাবে উপহার দিলে তাদের কাজে আন্তরিকতা আসবে। আপনার খাদেম বা লেবারকে কাজের তুলনায় বেশি বেতন দেওয়া হচ্ছে মনে হলে তাতে সওয়াবের আশা রাখুন, যদি মনে করেন যে বেশি বেতন হচ্ছে কাজ ঠিক মতো পারে না তাহলে সওয়াবের আশা রাখুন। ঈদ ও বিভিন্ন উপলক্ষে তাদেরকে উপহার দিন, বোনাস দিন, বেতন কম দিলেও দেখবেন তাতে আপনার উপকার উৎপাদন বৃদ্ধি হচ্ছে পাচ্ছে। এই কাজগুলো করতে পারলে আপনার উৎপাদন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর শেষকালে একটা কথা বলে দিই, যদি আপনার বাড়িতে খাদেম বা খাদেমা থাকে তারা যদি তাদের এমন বয়স হয় শিক্ষার বয়স, আপনি তাকে কাজের লোক হিসাবে রেখে নিয়েছেন, তার শিক্ষাটা কি হবে? তাকে তো আপনি জাহেল করে রাখছেন। এরকম মাদ্রাসাতে বহু মাদ্রাসাতে আছে ছেলেরা পড়তে গেছে, ছোট ছেলে পড়ছে আর হুজুর নিজের খেদমতের জন্য তাকে রেখে নিয়েছেন, তার পড়াশোনা কি হচ্ছে, জাহান্নামে যাক, কিন্তু তার রান্না, তার পানি তোলা, তার গোসল করানো কে ব্যবহার করছে, হুজুর হযরত ব্যবহার করছে, তার জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। ঠিক এইরকম বাড়িতে তুমি শিশু হিসাবে একটা কিশোর কিশোর কিংবা কিশোরী তুমি বাড়িতে রেখেছ, সে তাদের পড়ার বয়স এটা, আট বছর দশ বছর বারো বছর বয়সে সে পড়বে না, তো যদি সে পড়ত তার তো পড়া হতো, তো তাকে তুমি জাহেল করে রেখো না, কমসে কম ইসলামী চর্চা, ইসলামী শিক্ষা এবং যে শিক্ষার দরকার আছে সেই শিক্ষা দাও। কাকে? খাদেম অথবা খাদেমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন কানাত লাহু জারিয়া ফাআদাবাহা ফাআহসানা তাদীবাহা ওয়াআতাকাহা ওয়াতাযাওয়াজাহা ফালাহু আজরান ওয়াইয়ুমা আবদিন আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি ফালাহু আজরান। দুটো লোকের দুটো স্বভাব, ডবল স্বভাব। প্রথমত হচ্ছে সেই লোক যে লোক তার দাসীকে, এটা অবশ্য ক্রীতদাসীর জন্য বলা হচ্ছে, ক্রীতদাসী এসেছে বাড়িতে, তো সে ক্রীতদাসী হিসাবে আছে কিন্তু তাকে শিক্ষা দিল, আদব শিখালো, ইসলাম শিখালো, তারপরে তাকে স্বাধীন করে দিয়ে বিয়ে করে নিল। আর দ্বিতীয় লোক হচ্ছে ওই যে দাসী বা দাস, তো সে দুজনের দাস, কার দাস? এক তো আল্লাহর দাস, তারপরে আবার মালিকের দাস, তো দুই দাসত্বে সে আল্লাহর হক আদায় করছে আর মালিকের হক আদায় করছে, ডবল স্বভাব। সুতরাং এই যে আপনি বিশেষ করে অনেকে দেখবেন আপনার বাড়িতে লোক কাজ করতে এলে জামাই চয়েস করে, যে লজিং থাকতে থাকতে বিয়ে হয়ে যায়, লজিং থাকতে থাকতে প্রেম হয়ে যায়, তো এমন সময়ও জামাই চয়েস করা যায়, যেমন আপনি শুনলেন মুসা আলাইহিস সালামকে চয়েস করা হয়েছিল, এটা স্বাভাবিক। যে বাড়িতে একটা ছেলে এসেছে, সে যদি ভালো ছেলে হয় তাকে কেন চয়েস করবো না? আপনি চয়েস করতে পারেন, কিন্তু ওই চয়েস করার সময়ে খেয়াল রাখবেন এতে কি, আপনি দেখেছেন তখন ওই রকম করলে হবে না, অবৈধ ভাবে না, বৈধ ভাবে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ মেয়েটা ভালো, যতই গরিবের মেয়ে হোক তাকে আপনি বউ করে নিয়ে আসেন। আপনারা শুনেছেন ওমর হযরত ওমরের কাহিনী, তিনি মাঝে মাঝে মদিনার গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, হঠাৎ করে একদিন শুনছেন এক বাড়ি থেকে কথাবার্তা ভেসে আসছে, মা বলছে বেটিকে আজকে দুধের পানি বেশি করে দে, দুধে পানি বেশি করে দে, যার ফলে কি হবে, দুধ বেশি হবে, পয়সা বেশি হবে। তো মেয়ে বলছে যে তুমি কি শোনো নাই, ওমরের ঘোষক ঘোষণা করেছে দুধে পানি মেশানো যাবে না। তখন মা বলছে ওমর কি দেখতে আসছে নাকি, তখন মেয়ে বলছে ওমর দেখতে আসেনি কিন্তু ওমরের রব সে তো দেখছে। এই কথা শুনে ওমর বাস, আর ওমরকে যে দেখতে পাইনি তারা শিওর, কারণ দেওয়ালের আড়ালে কথা হচ্ছে। বাড়িতে গিয়ে নিজের ছেলেকে বলছে দেখো তোমার জন্য উপযুক্ত বউ দেখে এসছি, তুমি বিয়ে করবে কিনা বলবো। আমি বিয়ে করবো, সঙ্গে সঙ্গে সেই মেয়েকে বউ করে নিয়ে গেল। তো যাই হোক, যদি এইরকম হয়, এইরকম যদি আপনি মেয়ে দেখেন যে কাদের মেয়ে, গরিবের মেয়ে, সে পেটের দায়ে আপনার বাড়িতে কাজ করতে এসেছে, সে আপনার বাড়ির বউ হতে পারে না এমন না। আর হয় অনেক জায়গায় হয়, সে মেয়ে যদি ভালো হয় তাকে আপনি চয়েস করে নেন, তাকে খাটানো বাদ দিয়ে, তাকে দাসী রেখে রাখা বাদ দিয়ে আপনি তাকে তুলে নিয়ে আপনি আপনার ছেলের সঙ্গে বিয়ে দেন, আপনার ভাইয়ের সঙ্গে বিয়ে দেন, এটা একটা ভালো কাজ। কমসে কম দুর্ঘটনা ঘটার আগে আপনি সুঘটনা ঘটিয়ে যদি আপনি তাকে বউ করে নেন কিংবা জামাই করে নেন, কোন সমস্যা নেই। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম মানা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।